السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা আরো কিছু পাপের কথা জানব, যে পাপ, যে অবাধ্য আচরণ, যে হারাম কাজ করলে পরে মানুষের মালের ক্ষতি হয়। আর মধ্যে আজকে জানব দুটো জিনিস, একটা হচ্ছে সুদ আর দ্বিতীয়টা হচ্ছে জুয়া। সুদ মানুষকে কিভাবে শোষণ করে এ কথা বলার অপেক্ষা রাখে। জাহিলি যুগে মানুষ মনে করত এবং আজও মনে করে যে সুদ হচ্ছে ব্যবসার মতো। তারা মনে করত যে যেমন আমরা এই পানি ব্যবসা করতে পারি, পানির দাম আমার খরচ হয়েছে হাফ রিয়াল, এটাকে আমি এক রিয়ালে বিক্রি করতে পারি। তো আমি শহীদ মিয়াকে হাফ রিয়াল ঋণ দিলাম, আমি তার কাছ থেকে এক রিয়াল নিতে পারি, একই ব্যাপার। তারা মনে করত এখানে মেহনত আছে, এখানে অনেক কিছু আছে, তাই না? কিন্তু হাফ রিয়াল দিয়ে হাফ রিয়াল নেওয়াতে কি মেহনত আছে? কিছুই নেই। তো সুদ হলে পরে মানুষ একদম নিষ্কর্মা হয়ে পড়বে, তার মানে একদম কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে, ইত্যাদি ইত্যাদি। সুদের বহু কিছু মানে ক্ষতির দিক আছে, সেগুলো আলোচনা করার সময় নেই। আমরা খালি সংক্ষেপে জানবো যে আল্লাহ তাআলা কি বলেছেন সুদ সম্পর্কে এবং সুদ খেলে কিরকম ক্ষতি হয়। মানুষের অর্থ অন্যায় ভাবে গ্রাস করার অন্যতম পন্থা হলো সুদ খাওয়া। মানুষের কাছ থেকে কি করে পয়সা নেব, বিশেষ করে গরিব মানুষের কাছ থেকে যারা অভাবের সময় ঋণ পায় না, ফলে সুদের উপরে ঋণ নিতে বাধ্য হয়। আর বড় লোকরা যারা, তারা ব্যবসার জন্য, তো ব্যবসার জন্য তো নিরুপায় না, ব্যবসার জন্য সুদের উপরে লোন নেওয়া এটা নিরুপায় অবস্থা নয়। এই জন্য ব্যবসা করা, সুদের উপরে লোন নিয়ে ব্যবসা করা এটা নিরুপায় অবস্থা বলে হালাল মনে করছেন তা নয়। আর বড় বড় কোম্পানি, বড় বড় পার্টি, তাদের তো ব্যাপার আলাদা। বড় বড় ব্যবসায়ী যারা, তারাও সুদের উপরে সুদী কারবার করে। তো অনেকে মনে করে বড়লোকের কাছ থেকে সুদ নেওয়া সমস্যা নেই, কারণ এতে শোষণ হয় না। গরিব মানুষের কাছ থেকে সুদ নিলে আসলে গরিব মানুষকে কষ্ট দেওয়া হয়, শোষণ হয়। কথা যুক্তি ঠিক আছে? এই যুক্তি কি ঠিক মনে করেন যে বড়লোকের কাছ থেকে সুদ নেওয়া যাবে? সরকারের কাছ থেকে? অনেকে মনে করে সরকার কা মাল দরিয়া মে ডাল, টিকিট কেটে যাচ্ছে ট্রেনের টিকিট কাটে না, বলে সরকারি ট্রেন, সরকার চাকরি দেয় না, বিনা পয়সায় চাপ সরকারের। তো অনেকে মনে করে সরকারি মাল হচ্ছে ফ্রি মাল, কিন্তু না, যেটা ফ্রি সেটা ফ্রি, যেটা ফ্রি নয় সেটা আপনি ফ্রি করতে পারেন না। সরকারের কাছ থেকে সুদ নেওয়া হালাল না হারাম? হারাম। ব্যাংকের কাছ থেকে সুদ নেওয়া হারাম, কারণ ব্যাংক আপনাকে যে সুদটা দেয়, সরকারি ব্যাংকও যে সুদটা আপনাকে দেয়, সে বাপের পকেট থেকে দেয় না, আর সুদ গরিব লোকের কাছ থেকে নেওয়া অথবা বড় লোকের কাছ থেকে নেওয়া, সরকারের কাছ থেকে নেওয়া একই জিনিস, এর মধ্যে কোন পার্থক্য নেই। সুদ হচ্ছে দুরকম। সুদ হচ্ছে কি, যে নগদ নগদ একই জিনিসের বিনিময় কালে বেশি কম বেশি নেওয়া। এক কেজি চাল নব বা দেব, আমাকে দিতে হবে কত? এই সবাই এক কেজি বা দেড় কেজি। এক হাজার টাকা ঋণ আমি দেব, আমাকে এক হাজার দশ টাকা দিতে হবে, মাস হিসাবে যেমন একটা চুক্তি হয়, মানে বাড়তি যেমন ব্যাংকে হয় আর কি। একে লভ্যাংশ বলছে, লভ্যাংশ নয় এটা কি, লভ্যাংশ যদি ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যবসা হয় তাহলে লভ্যাংশ, না হয় এটা কি, ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদ। তাহলে সোনা, পাঁচ গ্রাম সোনা দেবো, পাঁচ গ্রাম পাবো, পাঁচ গ্রাম থেকে যদি কম পায়, আপনি নতুন সোনা পুরাতন সোনা, পাঁচ গ্রাম দিয়ে যদি আপনি চার গ্রাম পান, তো এটা কি হবে, সুদ। আপনার সমান সমান নিতে হবে, তাহলে কারেন্ট হাতে হাতে নিলেও আপনার বেশি নিলে কম বেশি নিলে কি হবে, সুদ হবে। তেমনি ধারে বাকিতে যদি আপনি নেন, মানে মনে করুন যে আপনার কাছে, আপনাকে দিলাম দশ হাজার টাকা, আমি দশ মাসের জন্য অপেক্ষা করব, আমার কি লাভ, অতএব দশ মাসে তোমাকে আমাকে বেশি লাগবে এক হাজার টাকা, বা 5000 টাকা বেশি লাগবে, তাহলে এটা কি হবে? এটাও হচ্ছে ধারের বিনিময়ে, মানে লম্বা করার বিনিময়ে। অনেক জাহিলি যুগে এরকম ছিল যে ঋণ দেওয়া হলো ক মাসে শোধ করবে, এক মাসে, এক মাস শোধ হয়ে গেল আপনি ঋণ শোধ করতে পারলেন না, বলা হলো কি হয় তুমি আমার ঋণ শোধ করো, না হয় তোমাকে বেশি দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে এটা হলো সুদ। তো এইভাবে সুদের বহু ধরন আছে, যা হয় বলার পরিসর এখানে না, আপনারা সুদের বই পড়তে পারেন, বিশেষ করে ব্যাংকের সুদ কি হালালে বইটা পড়তে পারেন, তাহলে পরে সুদ সম্পর্কে অনেক কিছু জানবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাবাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া হালাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। কখন দণ্ডায়মান হবে? তা এই জন্য যে তারা বলে বেচা কেনা বা ব্যবসা তো সুদের মতোই, বেচা কেনা আমার লাভ নি না, নিশ্চয়ই লাভ নি, আমি এটা আট আনা দিয়ে কিনেছি, বিক্রি করছি এক রিয়ালে, তাহলে এখানে তো লাভ নিচ্ছি, তাহলে আমি আট আনা দিয়ে এক টাকা নিলে সমস্যাটা কি? বাদ তো একই, কিন্তু না, এতে এতে বললাম যেমন মেহনত আছে, যেমন আপনার বিভিন্ন আজ, কিন্তু সুদের ক্ষেত্রে কিছু নেই, দুটো কিন্তু এক না। অথচ আল্লাহ বেচা কেনাকে বৈধ, সুদকে অবৈধ করেছেন, বেচা কেনাকে বৈধ আর সুদকে অবৈধ করেছেন। সুতরাং যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে, তারপর সে বিরত হয়েছে, অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর অধিকারভুক্ত। দেখেন অতীতে যা খেয়েছ খেয়েছ, আর খেতে পাবে না, ঠিক আছে? দুটো পার্থক্য আছে, একটা লোক নও মুসলিম, সে মুসলমান ছিল না, সুদ কি একই জিনিসের মধ্যে আসবে না? একই জিনিসের মধ্যে সুদ, বললাম একই জিনিসের মধ্যে নেওয়া দেওয়া, টাকা বিনিময়ে টাকা। এখন টাকার বিনিময়ে রিয়াল যদি কম বেশি হয় সমস্যা নেই, আমাদের তো এমনিতে এক রিয়ালে কত, 20 টাকা, তাই না? এতে সমস্যা নেই, আর টাকার বিনিময়ে সোনার বিনিময়ের উপর সমস্যা নেই, চালের বিনিময়ে গম সমস্যা নেই, কিন্তু একই জিনিসের লেনদেনের ক্ষেত্রে কম বেশি নেওয়াতে কি হয়? সুদ হয়। যাই হোক, বিস্তারিত আলোচনা আলাদা আছে। এখন এখানে দুটো জিনিস চিন্তা করুন, এখানে আল্লাহ তাআলা বলছেন আগে যা করেছো আল্লাহ মাফ করে দিয়েছেন, মানে আগে যে সুদ খেয়েছো আল্লাহ মাফ করে দিয়েছেন, এখন তুমি তওবা করেছো, এখন তুমি জানতে পারলে বিধান অবতীর্ণ হয়ে গেল, এরপর থেকে আর সুদ খাবে না, মানে আদা ফাউলাইকা সাবুনা, বলছে যে ব্যক্তি পুনরায় সুদ দিতে আরম্ভ করবে তারাই হবে দোজকবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এখানে কিন্তু চিরকাল থাকবে একটা কথাটা মনে রাখেন, আর প্রথমে কি বললাম জানতে হবে যে যা খেয়েছ সমস্যা নেই। এখন মনে করুন একজন মুসলিম ব্যক্তি খুব সুদ খেল, গাড়ি বাড়ি করে নিয়েছে, তারপরে সে বলছে আস্তাগফিরুল্লাহ, তওবা করছি আল্লাহ, তখন তার মানে কি যা খেয়েছ মাফ হয়ে যাবে? হ্যাঁ, মাফ হবে না, কেন? আল্লাহ তওবা করলে তো গুনাহ না করবে। এখানে বান্দার হক আছে, বান্দার হক আছে, জোর করে জমি লিখে নিলেন কারো বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ওর কাছ থেকে জবরদখল করে আপনি জমিদার হয়ে গেলেন, তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে? আল্লাহ তখন কি বলবেন, জমিগুলো যাদের যাদের নিয়েছো ফেরত দাও। তেমনি সুদ, মানুষের কাছ থেকে ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, এগুলো ফেরত দাও, তারপর তওবা করো। কিন্তু আল্লাহ যে বলছেন যা আগে নিয়েছো সমস্যা নেই, এটা হচ্ছে অমুসলিমের জন্য। যদি তুমি অমুসলিম ছে কিছুই জানতে না, ইসলাম সম্পর্কে জানতে না, ইসলামে যখন এলে তখন চল, বিধান অবতীর্ণ হওয়ার আগের কথা এটা, বিধান অবতীর্ণ হওয়ার পরে যে জিনিস সুদ খাবে তাকে সুদ কি করতে হবে? ফেরত দিতে হবে। আর ফেরত দেওয়ার যদি সময় কি বলে সুযোগ না থাকে কি করতে হবে? ওই নিঃস্বদেরকে বিলিয়ে দিতে হবে। এটা দান হয় না, সৎকা হয় না, এতে কিন্তু সব হয় না, দান সৎকা বলা ঠিক না। কি করতে হবে? নিঃস্বদের মাঝে মুক্তির জন্য, নিজেকে মুক্ত করা, সুদমুক্ত করার জন্য কি করতে হবে? বিলিয়ে দিতে হবে, তাছাড়া তওবা কবুল হবে না। বুঝতে পারলেন দুটো ব্যাপার? আর দুটো ব্যাপার পার্থক্য আছে। তাহলে যে ব্যক্তি যা হয়ে গেছে তা বয়ে গেছে, এই কথা কিন্তু কার জন্য? অমুসলিমের জন্য বা নন মুসলিমের জন্য। আরেকটা কথা এখানে আল্লাহ তাআলা বলছেন যে পুনরায় যারা সুদ খেতে আরম্ভ করবে তারা হবে দোজকবাসী, জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। কিরকম মনে হয়? একটা লোক সুদ খেয়েছে, এটা সুদ খাওয়া কি গুণা? কাবিরা গুণা না আকবর খাওয়ায়? সুদ খাওয়া কোন গোনা? তিনটে ক্যাটাগরিতে কোন গোনা? কাবিরা গোনা। তো কাবিরা গোনা করে যদি তৌহিদবাদী হয়ে মারা যায়, সে কি চিরস্থায়ী জাহান্নামবাসী হবে নাকি একদিন না একদিন জানতে যাবে না? যাবে না। কিন্তু আল্লাহ এখানে বলছেন চিরস্থায়ী জাহান্নামী হবে। ওলামারা বলছেন এটা হচ্ছে ওয়াইদের আয়াত, ধমকি, ধমক, অথবা যার ইমান নেই, যার তৌহিদ নেই এমন ব্যক্তি। তো মোট কথা হচ্ছে যে জাহান্নামের কাজ, সুদ খাওয়া হচ্ছে কি? জাহান্নামের কাজ। আর তারপরে আয়াত আল্লাহ বলছেন যে ইমহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন, মানে সুদে কোনো বরকত নেই। আপনি সুদে টাকা যতই করুন না কেন, বরকত নেই কি? আপনি গাড়ি বাড়ি সব কিছু বরকত নেই, মানে বরকত বলতে সেই অর্থে বরকত নেই যেটা আপনার কাজে লাগতে পারে দুনিয়া এবং আখেরাতে, প্রকৃত কাজে কিন্তু হবে না। দানকে বৃদ্ধি করেন, দান যেমনি করবেন দানে কিন্তু ক্ষয় হয় না, কিন্তু আমরা দেখি দানের মাল কমে যাচ্ছে। আপাত দৃষ্টিতে কমে গেলেও আসলে কিন্তু আল্লাহর কাছে মাল বর্ধন হয়, মাল বৃদ্ধি হয়। আর আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। সূরা বাকারা 275-276 নম্বর আয়াতে কথা বললাম। সূরা বাকারার আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং বকেয়া সুদ ছেড়ে দাও, যে সুদের উপরে ঋণ দেওয়া নেওয়া করেছো ছেড়ে দাও, মাফ করে দাও, আসলটা না। যদি তুমি যদি তোমরা মুমিন হও, আর যদি তোমরা না ছাড়ো, ফাইল নাম তাফাকু ফাজানু বিহারবিন মিনাল্লাহ, যদি ত্যাগ না করো, সুদ যদি বর্জন না করো, তাহলে আল্লাহর তরফ থেকে এবং রাসূলের তরফ থেকে জিহাদ শুনে নাও, যুদ্ধ হবে তোমাদের বিরুদ্ধে। ফাইন তুবতু ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম, হ্যাঁ, তওবা করলে তোমরা তোমাদের আসল মাল পুঁজি ফেরত পাবে, কিন্তু তার যে সুদ সে সুদ কিন্তু পাবে না, নিতে পারবে না। বেশ, এখানে আল্লাহ তাআলা বললেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, না অত্যাচারিত হবে আর না অত্যাচারী হবে, না অত্যাচারী হবে না অত্যাচারী, না তোমাদেরকে অত্যাচারিত করা না, তার কথা করা হবে না। এই জন্য ইসলামের নীতি কি, না ক্ষতিগ্রস্ত হবে আর না অপরের ক্ষতি করবে। দরকার নেই তুমি প্রদীপ হয়ে অপরকে আলো দাও, দরকার নেই তুমি নিজে ধূপ হয়ে নিজেকে জ্বালিয়ে অপরকে শুভ দাও, না দরকার নেই, না তুমি ক্ষতিগ্রস্ত হবে না অপরকে ক্ষতি করবে। যাই হোক, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে ইমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুদ খাওয়া এক সর্বনাশী মহাপাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদের সকল সহযোগীকে অভিশাপ করে সহযোগীকে অভিশাপ করেছেন, যাবে রাজনাত হতে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষী রয়েকে অভিশাপ করেছেন আর বলেছেন ওরা সকলেই সমান। এখানে সুদদাতা যে সুদ দেবে সেও কিন্তু অভিশপ্ত। সুদ দেবে মানে কি, ইচ্ছাকৃত দেবে, তার প্রয়োজন নেই অথচ সুদের উপরে লোন নিয়ে সুদ দেবে। যেমন পণ দেওয়া, ঘুষ দেওয়া, এসব একই পর্যায়ে ভুক্ত, বাধ্য হয়ে দিলে আল্লাহ ধরবেন না, কিন্তু ইচ্ছাকৃত স্বেচ্ছায় দিলেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েটা টাকা খরচ করবেন জামাইকে, হ্যাঁ ইচ্ছা করে আপনি পণ দেবেন, সে পণ চাইছে আপনি, সমস্যা নেই। তাহলে যেমন দেওয়া নেওয়া দোষ, তেমনি দেওয়া দোষ, ঘুষের মতোই। এবং সুদও তাই, সুদ যে খাবে সে, সুদ যে দেবে সে, সুদ যে লিখবে। এই জন্য বলা হয় ব্যাংকে চাকরি করা কি হালাল নয়, মুসলিমদের জন্য ব্যাংক সুদি ব্যাংকে চাকরি করা হালাল নয়। এরপরে যে সাক্ষী থাকবে সবাই অভিশপ্ত এবং আল্লাহ রাসূলের মতে ওরা সকলেই সমান। মুসলিম শরীফে 4177 নম্বর হাদিসে এ কথা বলা হয়েছে। সুদ খাওয়া এতই কদর্য অপরাধ, নিকৃষ্ট অপরাধ যে তা চরম অন্যায় এবং চরম অশ্লীল। চরম অশ্লীল তার মানে কি, ব্যভিচার করা আমরা অশ্লীল বলে জানি, তাই না? ব্যভিচার করা, এই ব্যভিচার যদি কেউ এক দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে তা কতবার ব্যভিচার করার সমান? বাসানান্দা নাকি বাংলাদেশে গেছে, এক দিরহাম যদি কেউ সুদ খায় তাহলে কতবার ব্যভিচার করার সমান? 36 বার ব্যভিচার করার সমান। ব্যভিচারের শাস্তি কি? উলুঙ্গ অবস্থায় আগুনের চুল্লিতে ওঠা নামা করবেন, এটা কোথায়? জাহান্নামে না, এটা হচ্ছে কিয়ামতের আগে, মৃত্যুর পরে, কিয়ামতের আগে মধ্য জগতে, তারপরে হিসাব মিশাব বাকি হিসাব হবেই এবং তার শাস্তি আছে। বুঝতে পারলেন? তারা 36 বার যদি কেউ বিচার করে তার কি শাস্তি হতে পারে? সুতরাং সুদ খাওয়া মানে এক দিরহাম দাও আবার, এ নয় যে হাজার হাজার দিরহাম খেয়েছেন, লাখ কোটি খেয়েছেন, যারা লাখ লক্ষ কোটি খাচ্ছে, বরং বহু মানুষ আছে ব্যাংকে টাকা জমা করে সেখান থেকে তার সংসার চলছে, কোন কাজ করে না, কি আরাম, জমি বিক্রি করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে, আর সেখানে দেখছে যে সুদটা আসছে ম্যাচুয়ার হচ্ছে, সুদ বের করছে আর খাচ্ছে, কি মজা। সুতরাং যারা লক্ষ কোটি টাকা করে সুদ খাচ্ছে, এক দিরহাম খেলে 36 বার ব্যভিচার করার পাপ হয়, তাহলে বলুন যারা লক্ষ কোটি খাচ্ছে এবং বারবার খাচ্ছে তাদের অবস্থাটা কি হবে? সবচেয়ে বড় অশ্লীলতা কি জানেন? সবচেয়ে বড় বেশি বড় পাপের শোষণ অপরাধ সেটা হচ্ছে ব্যভিচারের মধ্যে সব থেকে কঠিন ব্যভিচার কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বাইরের মেয়ের সঙ্গে ব্যভিচার করো আর প্রতিবেশীর কোন মেয়ের সঙ্গে ব্যভিচার করো, সেটা কত গুণ বেশি? 10 গুণ বেশি। বাইরে 10টা মেয়ের সঙ্গে ব্যভিচার করা একটা প্রতিবেশীর মেয়ের সঙ্গে ব্যভিচার করার সমান। আল্লাহ, এবার মনে করুন বাড়ির ভিতরে মেয়ে যদি হয়, এটা প্রতিবেশী, আপনার বাড়ির বাইরে, আপনার বাড়ির ভিতরকার মহিলা যদি হয়, চাচা তো বোন বাড়ির ভিতরে থাকে, অনেকেই একসঙ্গে বাড়িতে বাস থাকে, হ্যাঁ, বাড়ির ভিতরকার মেয়ে হলে নিশ্চয়ই তার থেকে বড় না, তাই না? আচ্ছা, বাড়ির ভিতরে আবার আপনার মাহারাম, যার সঙ্গে বিয়ে হালালি না, তার সাথে যদি হয় তার থেকেও বেশি হবে, তাই না? তার থেকেও বেশি হবে। তারপরে যান আপনার বোনের সাথে, তার থেকেও বেশি, তাই না? তারপরে যান আপনার মেয়ের সাথে, তার থেকেও বেশি গুরুতর, তাই না? এগুলো ঘটে না, ঘটে না, সমাজ এত নোংরা হয়ে গেছে, ঘটছে, পেপারে দেখা যায়, আপনার খবরে দেখা যায় যে এরকম ঘটছে। আর সবচেয়ে বড় ব্যভিচার, সবচেয়ে বড় অশ্লীলতা হলো নিজের মায়ের সাথে। যে মায়ের ইজ্জত দিয়ে তুমি দুনিয়া দেখেছো, সেই মায়ের ইজ্জতকে তুমি ব্যবহার করছো, এই যে একটা এত বড় অশ্লীলতা, এত বড় অশ্লীলতা দুনিয়া তার নেই। তার থেকে জানেন সুদ হচ্ছে পাপের দিক থেকে 70 রকমের। আর রিবা সাবউনা খাওবান আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। সব থেকে ছোট সুদ, সুদের পাপ জানেন কি? মায়ের সাথে ব্যভিচার করা, আউযুবিল্লাহ, সব থেকে ছোট পাপ। সহজ পাপ হলো সুদ খেয়েছেন, কত বড় পাপ হলো আপনি নিজের মায়ের সাথে ব্যভিচার করলেন, সুবহানাল্লাহ। কেন মানুষ বোঝে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার যাক, আমরা সুদের কথা সংক্ষেপে শেষ করলাম, এবারে একটা কথা বলি সংক্ষেপে, জুয়া। জুয়া কাকে বলে? বাজি রেখে আপনি তাতে টাকা দেবেন এবং যা দেবেন তার থেকে বেশি পাবেন। এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স গুলো ওই রকম, আপনি হয়তো বছরে দিলেন 1000 জমা করলেন, দেখা গেল অ্যাক্সিডেন্ট হলো কত পেলেন? 5000 পেয়ে গেলেন। আবার এমন হলো অ্যাক্সিডেন্ট হলোই না, তারপরে 1000 চলে গেল। তেমনি খেলাগুলো, যে খেলাগুলো হয় ওই একই ব্যাপার, টাকা জমা দিয়ে লটারি, যেমন 1 টাকা দিলেন 1 লাখ টাকা পেলেন, আর না পেলে 1 লাখ 1 টাকা আপনার গেল, তাই না? এইগুলো হচ্ছে জুয়া। তেমনি এইভাবেও জুয়া খেলা হয়, আপোষে বসে তাসের মাধ্যমে জুয়া, তাসের মধ্যে ফ্লাশ খেলা, কি সব বলে, এসব টাকা জমা করে এক দল জেতে আর এক দল হারে, এ হচ্ছে জুয়া। আর এই জুয়ার জন্য জানেন কত লোক ফকির হয়েছে এবং কত লোক নিজের স্ত্রীকে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, এ একদম বাস্তব, আপনি খবরে দেখবেন, জোয়ার জন্য নিজের স্ত্রীকেও বাড়িয়ে দিয়েছে, নাউযুবিল্লাহি মিনদা, সোনা সোনা দানা সব নষ্ট করেছে, তারপরে স্ত্রীকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহুল মুস্তাআন। এ হচ্ছে জুয়া, এ হচ্ছে লটারি। এখন লটারি বললাম, লটারি কিন্তু আরেক প্রকার আছে, কিন্তু বলে রাখি না হয়তো অনেকের ভুল ধারণা হতে পারে। কোন লটারি জায়েজ? আমরা যে এখনই করব, তাই না? এখনই এখানে এখানে হাজির হয়েছেন, এখানে কে পাবে? 3টে পুরস্কার আছে, 3টে পুরস্কারের মধ্যে এতগুলো লোকের মধ্যে 3 জন পাবে, তার মধ্যে এটা লটারি করা বলে, তাই না? এটাকে লটারি করা বলে, এটা কি হারাম? না, দ্বিতীয় পক্ষের কোনো খরচ নেই, এখানে দ্বিতীয় পক্ষের কোনো খরচ, দ্বিতীয় পক্ষই নেই, তেমনি খেলা, খেলা যদি তৃতীয় পক্ষ কেউ দেয়, খেলা সাধারণত দুই পার্টি হয় তাই না, এবারে পুরস্কারটা দিয়েছে তৃতীয় পার্টি, যে জিতবে সে পাবে 1 লাখ, যে হারবে সে কিছুই পাবে না, সমস্যা আছে? এটা কিন্তু জোয়া নয়, জোয়া হলো যে খেলোয়াড়রাই টাকা দেবে, যে জিতবে সমস্ত টাকা নিয়ে যাবে, যে হারবে কিছুই পাবে না, তাহলে এটা হলো জুয়া। এই জুয়া, জুয়াতে অনেক কিছু ক্ষতি আছে, যেমন বললাম যে মানুষ একদম ফকির হয়ে যায় এবং তার বাড়ির সংসার ধ্বংস হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন কোথায়? কোরআনে, কোরআনে হারাম করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, দেখেন যেখানে মদ খাওয়া, মদ খাওয়া তাই সর্বনেশে ব্যাপার, তার সঙ্গে বলা হয়েছে জুয়া। জুয়া হচ্ছে মূর্তি পূজার বেদি, আবার পাশাপাশি কাকে উল্লেখ করা হয়েছে? মূর্তি পূজার বেদি, যে দেখেছেন যেখানে মূর্তি থাকে সেই চত্বর, বেদি যাকে বলে। ভাগ্য নির্ণায়ক স্বর, ভাগ্য নির্ণায়ক স্বর মানে এটা হচ্ছে আনসাব ওয়াল আজলাম, আজলাম বলা হচ্ছে ভাগ্য নির্ণায়ক স্বর মানে কাকে বলে? তীর ধনু থেকে তীরে, মানে ওই তীরের উপরে লিখে রাখতো। আমাদের দেশেও আছে সিস্টেম বিভিন্ন রকম আছে, পাখি, পাখি দিয়ে তোলায়, তারপরে লটারি দিয়ে করে, হ্যাঁ তীর এভাবে নিয়ে দেখতো, দেখে বলতো কি হ্যাঁ এই সফর ভালো হবে না, এরকম আন্দাজে তুলতো, হ্যাঁ ভালো হবে, হ্যাঁ তখন সফর করতো, না হয় করতো না। মানে আপনি একটা কাজে যাবেন, ব্যবসা করবেন, এই ব্যবসাটা ঠিক হবে না হবে আমাদের জন্য কি করতে হয়? ইস্তেখারা করতে হয়, মাশাআল্লাহ, ইস্তেখারা করতে হয় আল্লাহর কাছে যে আল্লাহ এটা করবো না করবো না। কিন্তু আপনি আন্দাজে চোখ বন্ধ করে একটা লিখলেন ভালো, একটা লিখলেন খারাপ, দিয়ে এ করে দিয়ে হয়ে গেল, আপনি জানলেন ভালো এটা ভালো হবে, এরকম কথা হবে না। সুতরাং এইভাবে লটারির মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করবেন, এটা হচ্ছে খারাপ জিনিস, এরকম বিশ্বাস করা শিরকের জিনিস। আর এক্ষেত্রে আরা বলা হয়েছে তায়েব থেকে পাখি, পাখি উড়িয়ে দেখতো ডাইনে গেলে, যেমন আমরা অনেকে বলি ডাইনে শেয়াল গেলে লাভ হবে, বামে শেয়াল গেলে নোকসান হবে, ডান চোখ লাফালে নোকসান হবে, বাম চোখ লাফালে লাভ হবে, এই যে আমরা এক একটা বিষয়কে শুভ অশুভ মেনে নিয়েছি, তো মোট কথা এটাও হচ্ছে একই পর্যায়ে ভুক্ত রিজস। রিজস মানে অপবিত্রতা, মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ, মানুষের কাজ না, মুসলমানদের দূরের কথা, মানুষেরও কাজ না, কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবু, অতএব তোমরা কি করো? দূরে থাকো, লাল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদু শয়তান ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। মদ যেমন মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে, ঠিকভাবে নামাজ পড়তে দেয় না, ঠিকভাবে আল্লাহর জিকির করতে দেয় না, মদে মস্ত থাকে এবং মনে হয় যেন আমি রাজা, দেখেন বাদশা নাম হয়েছে কিন্তু আসলে বাদশা নয় তাই না, মদ যদি খান তো মনে হবে ফকির হয়েও আমি হচ্ছি রাজা তাই না, এমন তার ভাব ভাব ভাব, বা সেই সময় ইপটিজিং, সেই সময় লোককে মারধর, মদ খেয়ে নানা রকম তারা করে থাকে। তো শয়তান কিন্তু এই মদ এবং জুয়া দ্বারা তোমাদের মাঝে কি করে দেয়? লড়িয়ে দেয়, বিবাদ সৃষ্টি করে, যেমন মদ তেমনি ওই যে জুয়া, জুয়ার মাধ্যমে ঝগড়া তো বিশাল হয়, মানুষের মানুষের শত্রুতা বাড়ে, মনে হয় যেন আমার সব খেয়ে নিল, আমার সব নিয়ে নিল, হ্যাঁ, তো এই জুয়ার মাধ্যমে এই জিনিসটা শয়তান লুফে নেয় এবং শত্রুতা বিদ্বেষ ঘটাতে চায়, তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দিতে চায়, অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? জুয়া যখন খেলে তখন মনে করে কি আর একবার দেখি ছেলে, আর একবার আমি জিতবো, আর একবার আমি জিতবো, এভাবে দিয়েই যায়, দিয়ে যায়, শেষকালে দেখা যায় সে ফকির হয়ে গেছে। অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো এবং সতর্ক হও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে স্পষ্ট প্রচারই আমার রসুলের কর্তব্য, তার মানে আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। জুয়া খেলো না, আর জুয়ার মতো যেগুলো যেমন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো সব ইসলামে হারাম, বৈধ নয়। কিন্তু আপনি যেখানে নিরুপায়, এখন দেশে বাস করতে গেলে আপনার বাধ্য করে দেওয়া হয়েছে, যেমন আপনার কি বলে আপনার চিকিৎসার জন্য যে ইন্স্যুরেন্স, ওটা কি ইন্স্যুরেন্স বলে, হেলথ ইন্স্যুরেন্স নাকি কি বলে ওটা, তারপরে গাড়ির ইন্স্যুরেন্স আছে, যদি আপনাকে কেউ বাধ্য করে, এছাড়া উপায় নেই, আপনি আপনি দেশে থাকতেই পারবেন না, বাঁচতেই পারবেন না, তাহলে আলাদা কথা, আল্লাহ ধরবেন না। কিন্তু স্বেচ্ছায় যদি কেউ করে, এতে রাজি হয়ে করে, তাহলে আল্লাহ তাআলা ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই দুটো বড় বড় পাপ থেকে বাঁচতে পারি। তার মধ্যে সুদটা হচ্ছে বিশাল পাপ, এবং জুয়া অনেকে তাস খেলে, ফ্লাশ খেলে। আমাদের কাছে খবর আছে, সৌদি আরবে চলে, খবর আছে যে হুজুর অমুক জায়গায় লোকেরা জুয়া খেলছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিছু করতে পারি না। ছবি তুলে কেউ যদি আমাদের কাছে আনতে পারে ছবি, হ্যাঁ জুয়া খেলা চলছে, মোবাইলের ছবি লুকিয়ে লুকিয়ে ছবি তুলে আমাদেরকে দেখ, আমরা ব্যবস্থা করতে পারবো। কিন্তু সমস্যা হলো যে আন্দাজে শুধু বললেই আর যখন যাবো তারা বুঝিয়ে ফেলবে, এটা মুশকিল আছে। গোপনে গোপনে চলছে, সুদ খাওয়া চলছে শুনছি, ঋণ দিচ্ছে, ঋণ দিচ্ছে সুদের ওপরে, তারপরে জোয়াও চলছে, তো এদেশের মতো জায়গাতেও চলছে, এই গোপনে গোপনে চলছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই চলতো, তো এখানে এখন তো চলবেই। আর আমাদের দেশে তো বলতেই হবে না, আমাদের দেশে তো সবই ওপেন করা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের সুদরে নেওয়ার তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।